নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদু ফাকাদ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উযুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইমতিহালাল মুবতিলিন ওয়া তাবিলাল জাহিলিন أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين গত পরশুদিন ঈদুল আজহার প্রথম দিন ছিল। ঈদুল আজহা উপলক্ষেও আমাদের চরমপন্থী লামাজহাবিরা সমাজে নানা রকম ফেতনা ছড়িয়ে যাচ্ছে। এই সমস্ত লামাজহাবিরা আমাদের সাধারণ মুসলমানদের কাছে অপপ্রচার করে বেড়াচ্ছে যে যেই বছর শুক্রবারে ঈদের নামাজ পড়া হয় সেই বছর জুম্মার নামাজ নাই। তারা আরো ফেতনা ছড়াচ্ছে যে যে ঘরের একজন কুরবানি দেন সেই ঘরের সেই পরিবারের অন্য কোনো সদস্যদের জন্য কুরবানি নাই। এই সমস্ত লামাজহাবিরা আরো ফেতনা ছড়াচ্ছে এই বলে যে একটা গরু একটা মহিষ একটা উটের মধ্যে সাতজন শরিক হয়ে কুরবানি দেওয়ার কোনো বিধান ইসলামে নাই। এইভাবে তারা প্রত্যেকটা কাজে কর্মে সমাজে অহরহ ফেতনা ছড়িয়েই যাচ্ছে। এদের অবস্থা দেখলে মনে হয় যে এরা গোপন কোন সংস্থার কাছ থেকে মুসলমান সমাজে সদা সর্বদা ফেতনা ছড়ানোর এজেন্সি নিয়েছে। এই সমস্ত অপতৎপরতার কারণে আমাদের সমাজের সরল মুসলমানগণ অনেক সময় এদের এই বিভ্রান্তিকর কথায় এদের ছড়ানো ফেতনায় এরা মারাত্মকভাবে বিভ্রান্ত হয়ে পড়েন এবং আমাদের কাছে বিষয়গুলি বুঝার জন্য আসেন। কাজেই আমার কাছে যারা এসেছেন শুধু তাদেরকে জবাব দিয়ে দিলে তো হয় না, দুনিয়ার যেখানে যেখানেই এই চরমপন্থী লামাজহাবিরা যত রকমের ফেতনা ছড়াচ্ছে সবাই যেন এর সঠিক সমাধান পেয়ে যেতে পারেন, এদের ছড়ানো ফেতনা সম্পর্কে যেন ভালোভাবে সতর্ক হয়ে যেতে পারেন, এজন্য আমি আপনাদের সকলের কাছে আজকে এদের ছড়ানো কয়েকটা ফেতনার সম্পর্কে আপনাদেরকে অবগত করতে চাই যেন আপনারা এদের ব্যাপারে সতর্ক হতে পারে। এদের সমস্ত অপতৎপরতাকে আমি ফেতনা বলার কারণে এরা এক সময় আমার উপর ক্ষিপ্ত হয়ে হরম শরীফের মুসল্লিরা যে নামাজে জুড়ে আমিন বলেন তার সিনারি দিয়ে আমার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল যে আমি হরম শরীফের মুসল্লিদের আমিন বলাকে ফেতনা বলেছি। আশা করি এর জবাব আপনারা পেয়ে গেছেন। এর জবাবে আমি বলেছি যে জুরে আমিন বলাও ফেতনা নয়, আস্তে আমিন বলাও ফেতনা নয়, লামাজহাবিদের এই অপতৎপরতাটা হচ্ছে ফেতনা। বাংলাদেশ ভারত পাকিস্তানের মুসলমানেরা হানাফি মজহাবের ব্যাখ্যা অনুযায়ী আমিন আসতে বলেন, কারণ হাদিসে আমিন জুড়ে বলার কথাও আছে, হাদিসে আমিন আসতে বলার কথাও আছে। আমি আপনাদেরকে বলেছি তিনটা বিষয়ে মুস্তাহিদগণকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ইস্তেহাত করে বিশেষ গবেষণার মাধ্যমে ইসলামী সমাধান বের করবে। এক নম্বর, যেসব বিষয়ের কোনো সমাধান কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না। দুই নম্বর, যে সমস্ত বিষয়ের সমাধান কোরআন হাদিসে খুঁজে পাওয়া গেলেও সুস্পষ্ট নয়। তিন নম্বর, যেসব বিষয়ের সমাধান কোরআন হাদিসে সুস্পষ্টভাবে পাওয়া গেলেও এক স্থলে এক রকমের সমাধান পাওয়া যায়, ভিন্ন ভিন্ন স্থলে ভিন্ন রকমের সমাধান পাওয়া যায়। এই তিন ক্ষেত্রে সঠিক সমাধান ইস্তেহাদের মাধ্যমে বের করে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে মুস্তাহিদগণকে দায়িত্ব দেওয়া হয়েছে। পবিত্র কোরআনের সূরায়ে নিসার 83 নম্বর আয়াতে আল্লাহ এই সমস্ত মুস্তাহিদগণ যে সমাধান বের করবেন এই ব্যাপারে বলেন, ইয়াস্তাম বিতুনাও, এই সমাধান এরা বের করবে। এরা কারা? এরা মুস্তাহিদগণ। ইস্তেহাদের কথা বহু হাদিসে উল্লেখ আছে। যে সমস্ত অশিক্ষিত মূর্খ লামধাবীরা কোনো উস্তাদের কাছে কোরআন হাদিস শিক্ষা করেনি, এরা ইস্তেহাদও বুঝে না, ইস্তেমবাতও বুঝে না, মুস্তাহিদও বুঝে না, মুস্তাহিদের মতভেদও বুঝে না। এদের এগুলি বুঝা এদের কাজ নয়, এদের কাজ শুধু সমাজে ফেতনা ছড়ানো। তো এই তিন ক্ষেত্রে সমাধান ইস্তেহাদের মাধ্যমে বের করার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে মুস্তাহিদগণকে দেওয়া হয়েছে, রসুলের পক্ষ থেকেও এগুলির দায়িত্ব মুস্তাহিদগণকে দেওয়া হয়েছে। হাদিস শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার বলে দিয়েছেন, মুস্তাহিদগণ সমাধান বের করতে গিয়ে যদি ভিন্ন ভিন্ন মতের ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, যাকে পরিভাষাগতভাবে ভিন্ন ভিন্ন মজহাব বলা হয়। আমি অন্যান্য দিন আপনাদেরকে রসুলের হাদিস উল্লেখ করে বলে দিয়েছি, হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি ইস্তেহাদ করে সমাধান বের করেন, যারা ইস্তেহাদের মাধ্যমে সমাধান বের করেন, তাদের বের করা সমাধান যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে প্রত্যেকজনের সমাধানেই সওয়াব আছে, কারো সমাধানে কোনো গুণা নেই। এইটাকেই পরিভাষাগতভাবে মজহাব বলা হয়। কাজেই কোনো হাদিসে যেহেতু আমিন জুড়ে বলার কথাও আছে, কোনো হাদিসে আমিন আসতে বলার কথাও আছে। জুড়ে বলার হাদিসও সহি আছে, আসতে বলার হাদিসও সহি আছে। এক্ষেত্রে তো এক হাদিসে একরকম সমাধান পাওয়া যায়, আর এক হাদিসে আরেক রকম সমাধান পাওয়া যায়। এমন ক্ষেত্রে সঠিক সমাধান বের করার জন্য তো মুস্তাহিদগণকে দায়িত্বই দেওয়া হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সমাধান বের করেছেন, আস্তে বলা উত্তম। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি সমাধান বের করেছেন, জুড়ে বলা উত্তম। সুতরাং হানাফি মাজহাব মতো যারা নামাজ পড়েন তাদের জন্য আস্তে বলাই সওয়াব, রসুলের সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত। শাফিঈ মাজহাব মতে যারা নামাজ পড়েন তাদের জন্য জুরে আমিন বলা সওয়াব, রসুলের সহিহ হাদিস মতো। যেহেতু আস্তে আমিন বলার সিদ্ধান্ত দিয়েছেন একজন মুস্তাহিদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, জুরে বলার আমিন জুরে আমিন বলার সিদ্ধান্ত দিয়েছেন একজন মুস্তাহিদ ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, কাজী রসুলের সহিহ হাদিস মতে এরা উভয়জন মুস্তাহিদ হওয়ার কারণে উভয়ের মতে সওয়াব আছে। আর এইরকম মুস্তাহিদগণের ভিন্ন মতকেই মজহাব বলা হয়, এটা তো লা মজহাবিরা মানেই না। রাসুলের সহি হাদিসের দ্বারা যে ভিন্ন ভিন্ন মজহাবের ভিন্ন ভিন্ন মত পালন করলেও সওয়াব আছে সব মতেই, এটা তো রসুলের সহি হাদিসের দ্বারা প্রমাণিত, এটা তো লা মজহাবিরা মানেই না। কাজেই তোমরা প্রথম নম্বর ফেতনা হইল তোমাদের, যে রসুলের সহি হাদিসের দ্বারা ভিন্ন ভিন্ন মুস্তাহিদের ভিন্ন ভিন্ন বের করা সমাধানে সওয়াব আছে, এটা তোমরা মানোই না, এই না মানাটা তোমাদের একটা ফেতনা। 2 নম্বরে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মুস্তাহিদগণের ভিন্ন মতে সওয়াব আছে বলেছেন, তোমাদের ভিন্ন মতে সওয়াব আছে তো রসুল বলেননি। তোমরা তো আবু হানিফার মতো মুস্তাহিদ নও, তোমরা তো ইমাম শাফিঈর মতো মুস্তাহিদ নও, কাজেই তোমাদের তো এখানে মন্তব্য করাটাই আর একটা ফেতনা। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলহির মন্তব্য করা সওয়াব, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলহির মন্তব্য করা সওয়াব। কেন? সহি হাদিসে রসুল বলেছেন মুস্তাহিদগণের ভিন্ন ভিন্ন মতের প্রত্যেকটা মতেই সওয়াব আছে। তোমরা ইমাম আবু হানিফার মতো মুস্তাহিদ নও, তোমরা ইমাম শাফিঈর মতো মুস্তাহিদ নও, তোমাদের মন্তব্য করার অধিকারই নেই। তারপরও যদি তোমরা অনধিকার চর্চা করে মন্তব্য করো, এটাতে সওয়াব আছে বলে তো রসুল বলেননি। কাজে আবু হানিফা যদি বলেন আমিন আসতে বলা সওয়াব, আমরা আসতে বললে সওয়াব পাবো। ইমাম শাফি যদি বলেন আমিন জুরে বলা সওয়াব, শাফি মাযহাবিরা আমিন জুরে বলে সওয়াব পাবে। কিন্তু তোমরা যেহেতু এই এই বিষয়টা মানো না, যে কারণে তোমরা মজহাব মানো না, কাজে তোমরা আসতে বললেও ফেতনা হবে, জুরে বললেও ফেতনা হবে। তোমরা আসতে বললে জবাব দিতে হবে, জুরে বলার হাদিস মানলে না কেন? আর জুরে বললে জবাব দিতে হবে তোমাদের, আসতে বলার আমিন আসতে আমিন বলার হাদিস মানলে না কেন? তোমাদের তো তৃতীয় কোনো পথ নাই, কাজেই তোমরা এদিকে অফেতনাবাদী করে যাচ্ছ, ওইদিকে অফেতনাবাদী করে যাচ্ছ। আমি বলেছিলাম বাংলাদেশে এই সমস্ত মেধাবীরা যতভাবে ফেতনা ছড়াচ্ছে, এর মধ্যে একটা হলো পরিকল্পিতভাবে যে মেধাবের সমস্ত মুসল্লিরা হানাফি মেধাবের বের করা সিদ্ধান্ত অনুপাতে আমিন আসতে বলে চলেছেন, এমন কিছু কিছু মসজিদে কয়েকটা লামদাবি পরিকল্পিতভাবে যায় দিয়া চিৎকার দিয়া জুড়ে আমিন বলে হঠাৎ করে। সাধারণ মুসল্লিরা নামাজের পরে জিজ্ঞেস করলে বলে আমিন জুড়ে বলার কথাই হাদিসে আসতে বলার কথা নাই, এটা একটা মারাত্মক বিভ্রান্তিকর কথা, মিথ্যা কথা। আমিন জুড়ে বলার কথাই হাদিসে আছে, আমি আসতে আমিন বলার কথা হাদিসে নাই, এটা মিথ্যা কথা। আমি আগেই বলেছি সহি হাদিসে আমিন জুড়ে বলার কথাও আছে, সহি হাদিসে আমিন আসতে বলার কথাও আছে। কাজেই যে এলাকার যে মসজিদের মুসল্লিরা, যে এলাকার মুসলমানেরা, যে দেশের সাধারণ মুসলমানেরা আসতে আমিন বলার সুন্নত পালন করে আসছে যুগ যুগান্তর ধরে, সেই সমাজে সেই মসজিদে হঠাৎ করে আমিন জুড়ে বলা এবং সেই আমিন জুড়ে বলার পক্ষে হাদিস পেশ করা, এটা আরেকটা ফেতনা। হযরত রসুল এই ফেতনাটা কিরকম আপনারা একটু লক্ষ্য করুন। হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশের বাসিন্দাদের সমস্যাবলীর সমাধানদাতা হিসাবে পাঠিয়েছিলেন। ইয়ামান দেশের বাসিন্দাদের যে কোনো সমস্যার সমাধান দেওয়ার জন্য সমাধানদাতা বানিয়ে পাঠিয়েছিলেন। পাঠাবার সময় রসুল হযরত মুআজকে জিজ্ঞাসা করেছিলেন, সমাধান তুমি কোথা থেকে দিলে? মুআজ বলেন, আল্লাহর কোরআন থেকে দেব। রসুল প্রশ্ন করলেন, যেই সমাধান কোরআনে না পাও সেই সমাধান কোথা থেকে দেবে? এখানে রসুল শিক্ষা দিলেন, সব সমাধান পরিষ্কারভাবে কোরআনে পাওয়া যাবে না। জবাবে মুআজ বলেন, যে সমাধান কোরআনে না পাবো সেটা রসুলের হাদিস থেকে দেব। আবার রাসুল মুআজকে জিজ্ঞাসা করলেন, যে সমাধান, যে বিষয়ের সমাধান সরাসরি সমাধান, সুস্পষ্ট এবং অকাট্য সমাধান রসুলের হাদিসেও না পাও সেই সমাধান কোথা থেকে দেবে? এর মাধ্যমে রসুল শিক্ষা দিলেন, সব সমস্যার সুস্পষ্ট সমাধান রসুলের হাদিসেও পাওয়া যাবে না, এই জন্য রসুল শিক্ষা দেওয়ার জন্য জিজ্ঞাসা করেছেন, কোথা থেকে দিবে? হযরত মুআজ বলেন, আমি ইস্তেহাদ করে দেব। এই যে ইস্তেহাদ, গণ্ডগোল খোলা মেধাবীরা কি বুঝবে ইস্তেহাদ সংক্রান্ত হাদিস? হাদিসে আল্লাহ রসুলের হাদিসে ইস্তেহাদের কথা উল্লেখ আছে, এরা তো ইস্তেহাদ বুঝেই না। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে জবাবে বললেন, আমি ইস্তেহাদ করে দেব। ব্যক্তিগতভাবে মুআজ যে ইস্তেহাদ করে যে সমাধান বের করবেন, এটা তো মুআজের মেধাব হবে। এই মজহাবটা ইয়ামনবাসীদের পালনের ব্যবস্থা করে দিলেন রসুল করিম সুসলাম। মুআজের মজহাব চালু করে দিলেন ইয়ামন দেশে। এর মাধ্যমে রসুল শিক্ষা দিলেন, যার মজহাব যে দেশে চালু হবে সেই দেশের সাধারণ মুসলমানরা তার মজহাব মতে আমল করবে। এই হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল, রসুল যেহেতু ইয়ামনবাসীদের জন্য মুআজের মজহাব পালনের ব্যবস্থা করে দিয়ে শিক্ষা দিয়েছিলেন, যেই দেশে যার মজাব চালু হবে সেই দেশের সাধারণ মুসলমান তার মজাব মতে আমল করবে, এই হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল ভারত বাংলাদেশ পাকিস্তানে ইমাম আবু হানিফার মজাব চালু হয়ে গেছে, এখানে সাধারণ মুসলমানেরা হানাফি মজাব পালন করবে, এটাই রসুলের এই হাদিসের দ্বারা শিক্ষা, এই হাদিসের শিক্ষা। রসুল যখন মুআজকে ইয়ামনবাসীর সমাধানদাতা হিসেবে পাঠিয়েছিলেন, সেখানে যদি কেউ মদিনার মুস্তাহিদ ভিন্ন সমাধান দিয়েছেন বলতো, সেখানে যদি কেউ মক্কার কোনো মুস্তাহিদ ভিন্ন সমাধান দিয়ে বলতো মুআজের সমাধানের বিপরীতে, অবশ্যই সেটা ফেতনা হতো। মদিনাবাসীর জন্য মদিনার মুস্তাহিদের সমাধান ফেতনা নয়, এটি তাদের জন্য সওয়াবের কাজ। মক্কাবাসীর জন্য মক্কার মুস্তাহিদের সমাধান ফেতনা নয়, সেটাই তাদের জন্য সওয়াবের কাজ। কিন্তু ইয়ামনবাসীর যে বাসীদের জন্য মুআজের সমাধান এ সওয়াবের কাজ। এখানে ভিন্ন মুস্তাহিদের সমাধানের কথা পেশ করা আরেকটা নতুন ফেতনা। এই ফেতনাটাই বর্তমান লামজাবিরা বাংলাদেশে ছড়াতে চাচ্ছে। বাংলাদেশের মুসলমানেরা হানাফি মজাব মতো আমিন আসতে বলে যাচ্ছেন, এটা সওয়াব। সাফি মজাবের মুসল্লিরা সাফি মজাব যে দেশে চলে সেখানে আমিন জুড়ে বলে যাচ্ছেন, সেটাই সব। সেখানে এখানে এসে সাফি মজাবের উল্লেখ করে হানাফি মজাবের বিরুদ্ধাচরণ করা, এখানে এসে জুড়ে আমিন বলার হাদিস উল্লেখ করে আসতে আমিন বলার হাদিস অস্বীকার করা, এগুলি লামজাবিদের সরার ফেতনা ছাড়া আর কিছু নয়। আমি বলতে চাচ্ছি লামজাবিরা কতভাবে ফেতনা ছড়াচ্ছে। এক নম্বর, রসুলের সহি হাদিসের দ্বারা প্রমাণিত মুস্তাহিদগণের ভিন্ন ভিন্ন বের করা সমাধান সওয়াবের কাজ, এরা মানে না। এবং এটার নামই মজাহাব, এরা মানে না। দুই নম্বর, রাসুল বলেছেন মুস্তাহিদগণের ভিন্ন মত সওয়াবের কাজ, লামজাবিদের ভিন্ন মতকে সওয়াবের কাজ বলেননি। কাজেই লামজাবিদের দুই নম্বর ফেতনা হলো, এক নম্বর ফেতনা হলো রাসুলের হাদিসের দ্বারা মুস্তাহিদগণের ভিন্ন মত সওয়াবের কাজ সুস্পষ্টভাবে প্রমাণিত হওয়া সত্ত্বেও লামজাবি রাসুলের এই ঘোষণা মানে না। দুই নম্বর ফেতনা হলো মুস্তাহিদগণকে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান বের করার অনুমোদন দিয়েছেন, লামজাবিদেরকে নয়। কাজেই মুস্তাহিদগণ কোন মশালার ব্যাপারে ভিন্ন মত পোষণ করতেই পারেন, ভিন্ন মত বের করতেই পারেন, এটা মুস্তাহিদদের কাজ, লামজাবিদের কাজ নয়। কাজেই যেই ব্যাপারে মুস্তাহিদগণ ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন সেই ক্ষেত্রে লামজাবিদের কোনো ভিন্ন মত প্রকাশ করার অধিকার নাই, এটা তাদের দুই নম্বর ফেতনা। এখানে তোমরা কেন ভিন্ন মত প্রকাশ করতে আসো, তোমাদের ভিন্ন মতে সওয়াব আছে রাসূল বলেননি, মুস্তাহিদগণের ভিন্ন মতে সওয়াব আছে রাসূল বলেছেন, কাজেই তোমাদের ভিন্ন মত এটা ফেতনা ছাড়া আর কিছু নয়। তিন নম্বর ফেতনা, যে দেশে যেই মজহাব চালু আছে সেই দেশে সেই সমাজে ভিন্ন মজাবের উল্লেখ করে সাধারণ মুসলমানকে বিভ্রান্ত করা, এটা লামজাবিদের তিন নম্বর ফেতনা। কত রকমের ফেতনা যে লামজাবিরা এইভাবে সমাজে ছড়িয়ে যাচ্ছে তার বিবরণ দিয়ে একদিনে শেষ করার মতো নয়। ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আমি পর্যায়ক্রমে একটা একটা করে লামজাবিরা যত ফেতনা ছড়াচ্ছে সবগুলির দাঁত ভাঙ্গা জবাব আপনাদের সামনে আমি অনবরত প্রকাশ করেই যাব ইনশাআল্লাহ। কাজেই আপনারা কোনো লামজাবিদের অপতৎপরতায় অপপ্রচারে লামজাবিদের ফেতনায় প্রতারিত হবেন না, দুকায় পড়বেন না, আপনারা বিভ্রান্ত হবেন না। বর্তমান ঈদুল আজহাকে কেন্দ্র করে লামজাবিরা যত ফেতনা ছড়াচ্ছে এর মধ্যে একটা হলো শুক্রবারে ঈদের নামাজ পড়লে জুমার নামাজ পড়া লাগে না, এটা লামজাবিদের মন গড়া ফেতনা, এটা কোনো শরীয়তের বিধান নয়। দুই নম্বর ফেতনা ছড়াচ্ছে ঈদুল আজহা উপলক্ষে, এরা বলতেছে এক পরিবারের একজন কুরবানি দিলে অন্যজনের কুরবানি দিতে হয় না, এটা হল লামজাবিদের ছড়ানো একটা ফেতনা। তিন নম্বর, একটা গরু একটা মহিষ অথবা একটা কুরবানি একটা একটা উটে সাতজন শরিক হয়ে কুরবানি দিতে পারে, যা হাদিসের দ্বারা প্রমাণিত। লামজাবিরা বলে একজন তুতে কয়েকজন শরিক হয়ে কুরবানি দিতে পারে না, এটাও এদের ছড়ানো একটা ফেতনা। কাজেই এই সমস্ত লামজাবিদের ফেতনাতে আপনারা বিভ্রান্ত হবেন না। আমি এদের সমস্ত ফেতনাকে ফেতনা বলায় এরা আমার উপর খেপে গিয়েছিল, খেপে গিয়ে হারাম শরীফে জুড়ে আমিন বলাকে আমি ফেতনা বলেছি বলে অপপ্রচার শুরু করে দিয়েছিল। একটা কথা গভীরভাবে আমরা লক্ষ্য রাখি, চুরকে চুর বললে সে খেপে যায়, কারণ বললেই তার চুর সে যে চুর এটা সমাজে প্রকাশ পেয়ে যায়। ডাকাতকে ডাকাত বললে, জিনাকারকে জিনাকার বললে, সুদকুরকে সুদকুর বললে, ঘুষকুরকে ঘুষকুর বললে, মদকুরকে মদকুর বললে, গাজাকুরকে গাজাকুর বললে, এরা কেঁপে যায়। কেন কেঁপে যায়? কারণ এই এই বলার দ্বারা সমাজে এদের আসল পরিচয় প্রকাশ পেয়ে যায়। ঠিক তেমনি ভাবে লামজাবিদের ফেতনাবাজ, এটা আমি বলে ফেলেছি এই জন্য এরা আমার উপর কেঁপে গিয়েছে, কারণ এরা যে আসলেই ফেতনাবাজ এটা সমাজে ধরা পড়ে যাচ্ছে। কিন্তু কেঁপলে কাজ হবে না, এই সমস্ত ফেতনাবাজি মুসলমান সমাজে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। হক্কানি উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত সকল প্রকার ফেতনাবাজের ফেতনাবাজি সম্পর্কে সমাজকে অবশ্যই অবহিত করে যাবেন। এ ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন উম্মতকে। রাসূল বলেন ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাবিলাল জাহিলিন। এর মর্মার্থ হলো আল্লাহ রাসূল বলেন এই ইলমকে সহি শুদ্ধভাবে সর্বযুগে বহন করে চলবেন একদল হক একদল হক্কানি উলামায়ে কেরাম, তাদের দায়িত্ব হবে ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, যে সমস্ত অতিরঞ্জিতকারীরা যে সমস্ত অতিরঞ্জনকারীরা ইসলামের বিধিবিধানে বিকৃতি ঘটাবে এদের বিকৃতি থেকে ইসলামকে রক্ষা করবেন এই সমস্ত হক্কানি উলামায়ে কেরাম। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন, আর বাতিল পন্থীদের মিথ্যা দাবির থেকে এই সহি এলেমকে রক্ষা করবেন সর্বযুগের একদল হক্কানি উলামায়ে কেরাম। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাবিলাল জাহিলিন, আর গণ্ড মূর্খদের অপব্যাখ্যা থেকে ইসলামকে হেফাজত করবেন, আল্লাহ রসুল সুসংবাদ দিয়ে বলেছেন সর্বযুগের একদল হক্কানি উলামায়ে কেরাম। কাজেই এই সমস্ত গণ্ড মূর্খ লামদাবিরা যদি মনে করে যে এটা মগের মুল্লুক হয়েছে, ইসলামের নামে যা মনে চায় তাই বলে দেবে, হাদিস মানার নামে মন গড়াবে, যা ইচ্ছা তাই বলতে থাকবে, কোরআন হাদিস মানার দোহাই দিয়ে রাসুলের স্বীকৃত মজহাব গুলিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এমনিতেই বেঁচে যাবে, পার পেয়ে যাবে, তাহলে এরা অবশ্যই বুকার স্বর্গে বাস করে। রাসুলের এই হাদিসের সুসংবাদ মতে কেয়ামত পর্যন্ত দুনিয়াতে হক্কানি ওলামায়ে কেরাম বেঁচে থাকবেন, কোনো বাতিল পন্থীরা মুসলমান সমাজে বাতিলের প্রচার করে পার পাবে না, রক্ষা পাবে না। ইনশাআল্লাহ এই সমস্ত হক্কানি ওলামায়ে কেরামের পদাঙ্ক অনুসরণে আমিও আপনাদের খেদমতে আসি, হাজির আসি। এরা যে সময় যে কোনো ফেতনা ছড়াবে ইলেকট্রনিক মিডিয়াতে, আপনারা যে যখন দেখতে পাবেন সাথে সাথে আমাকে অবগত করবেন, আমি এদের ছড়ানো ফেতনা সম্পর্কে আপনাদেরকে সন্তোষজনক জবাব এবং তাদের ফেতনার খণ্ডন করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সঠিক ইসলাম বোঝার, সঠিক ইসলাম পালন করার আর চরমপন্থী লামাদাবীদের ছড়ানো সকল প্রকার ফেতনা থেকে ইমান আমল হেফাজত করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।